ভালোবাসি মন জয় দেখো না তুমি ছাড়াই কাটি এ প্রহরে কাটি না কত যে ভালোবাসি মন ছুঁয়ে দেখো না তুমি ছাড়াই কাকি এ প্রহর কাটে না সারাতে তোমাকে শুধু তোমাকে ভাবি আর মনে তোমারই তো সফল আঁকি সারা রাত জেগে জেগে তোমাকে ভাবি সারাটি জনম